أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايجو اللار نامي والسماء ذات البروج شابوت بروج بششتو عكاشي واليوم الموعود ابن بتسوتو ديبشي وشاهد ومشهود شابوت درستا او درشتي قتل أصحاب الأخدود ধ্বংস হইয়াছিল কুণ্ডের অধিপতিরা النار ذات الوقود ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি إذ هم عليها قعود যখন উহারা ইহার পাশে উপবিষ্ট ছিল وهم على ما يفعلون بالمؤمنين شهود এবং উহারা মুমিনদের সঙ্গে যা করিতেছিল তা প্রত্যক্ষ করিতেছিল وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد উহারা তাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করিতে পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আকাশ মণ্ডলে পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাহার আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা الذين فتروا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি আছে দহন যন্ত্রণা ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير অবশ্যই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত ইহাই মহা সাফল্য ان بطش ربك لشديد তোমার প্রতিপালকের মার বড়ই কঠিন إنه هو يبدئ ويعيد তিনি অস্তিত্ব দান করেন এবং পুনরাবর্তন ঘটান وهو الغفور الودود এবং তিনি ক্ষমাশীল প্রেমময় ذو العرش المجيد আরশের অধিকারী ও সম্মানিত فعال لما يريد তিনি যাহা ইচ্ছা তাহাই করেন هل أتاك حديث الجنود তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত فرعون وثمود فرعون و سامود بل الذين كفروا في تكذيب تبو كافر يا مثى আরোপ করায় রত والله من ورائهم محيط এবং আল্লাহ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন بل هو قران مجيد বস্তুত ইহা সম্মানিত কুরআন في لوح محفوظ সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ